তুষাহে হুবা তু জানে জানা, তুষাহে হুবা তু জানে জানা, তুষাহে হুবা তু জানে জানা, হে চেহারা উম্মুল কিতাব তেরা, বনস কি হনস কে গা, বনস কি হনস কে গা, বনস কি হনস কে গা, বনস কি হনস কে গা, সখি হ্যাঁ বনস কে গা, মিসাল তেরি জবাব তেরা সোনা, বনস কি হ্যাঁ বনস কে গা, মিসাল তেরি জবাব তেরা, বনস কি হ্যাঁ বনস কে গা, মিসাল তেরি জবাব তেরা, মুল নেহদিনা ইউসুফ নো খুদ আপ তে বিক জাঁদি, মুল নেহদিনা ইউসুফ নো খুদ আপ তে বিক জাঁদি, আখিয়াঁ দি সিক লেন্দি ঠান্ড সিনে চ পে জাঁদি, আখিয়াঁ দি সিক লেন্দি ঠান্ড সিনে চ পে জাঁদি, তক লেন্দি জুলেখা জে তক লেন্দি, তক লেন্দি জুলেখা জে তসবীর মুহাম্মদ দি, ফির কেন্দি না বনস কি হ্যাঁ বনস কে গা, মিসাল তেরি জবাব তেরা, বনস কি হ্যাঁ বনস কে গা, মিসাল তেরি জবাব তেরা, তু সব হাসি সব সে অব্বল মিলা হ্যায় হুসনে তমাম তুঝকো, তু সব হসিনো মে সব সে অব্বল মিলা হ্যায় হুসনে তমাম তুঝকো, উমর লাখো বরস কি তেরি, উমর লাখো বরস কি তেরি আকা, উমর লাখো বরস কি তেরি, মগর হ্যায় তাজা শবাব তে, বনস কি হ্যাঁ বনস কে গা, মিসাল তেরি জা।